পারবেন না, কি অসুবিধা নাই। যে তারপর আরেকজন, জি বলেন। হ্যাঁ, আচ্ছা, আমরা তো আসলে মাদ্রাসা থেকে আসলে ভালো প্রস্তাব চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, আসলে বিষয়টা হচ্ছে কি, হাদিসে বলা আছে, আরেকটা হাদিস আছে যে মান নাসিয়া আন সালাতিন আও নামা, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, যদি কোনো ব্যক্তি সালাতের ব্যাপারে ঘুমিয়ে গেছে, টের পায় নাই অথবা ভুলে গেছে, ফালিউসাল্লি ইযা যাকারা, তাহলে যখন তার স্মরণ আসবে তখন সে পড়ে নেবে, অথবা ইস্তায়ে কাযা, যখন সে সজাগ হলো তখন পড়বে। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস খেয়াল করে, সেটা হচ্ছে এই, দুইটা মত আছে এখানে। একটা মত হচ্ছে এই যে না, যখন সজাগ পাইল তখনই পড়বে, হাদিসে বলা আছে ইযা যাকারা আও ইস্তায়কাযা, যখনই সজাগ হলো বা যখনই ঘুম থেকে সজাগ হলো বা যখনই মনে পড়লো তখনই পড়ে নেবে। এখানে বলা হয় না মাকরু টানতে দেরি করবে, এটা একটা মত আছে। আর বাকি আলেমরা বলছেন যে না, যেহেতু ইযা যাকারা তাহলে তো স্মরণ হলেই পড়তে হবে, তাহলে উযু করার কথা বলা হয় নাই, উযু করার কথা বলা হয় নাই। তো যেমন আপনি সজাগ হলে উযু করেন, ঠিক এরকম সময় যদি মাকরু থেকে একটু সরে পড়বেন, তো সবচেয়ে উত্তম হচ্ছে এটাই, একেবারে মাকরু টাইম যে থাকে উদয় ঠিক দুপুর, তাহলে একটু বিলম্ব করে পড়ে নেওয়াটা এটা উত্তম। এগুলো জায়েজ নাই, এগুলো ভুল, আবার তো পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ, দাদা কালা।